কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারা পার, মনের আশকারাতে তোর কাছে এলাম হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারা পার, মনের আশকারাতে তোর কাছে এলাম হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার। थी अनजानी, एक था लड़का एक थी लड़की दीवानी। ऐसे की मन भा